বাড়ি ফিরি কথার বলি রোদর কোলাটা আর মরি এই বলট ফকিলা করি বাহার বন্ধ মোর উঠাহার পায় উঠাহার পায় কুন্দরনির পাহাড়ি পক্ষী ঠুগুলে ঠুগুল হই বিয়াকুল আমার লগরীর মন কি কপি নাই নাই নাই নহয় পকিলা ফুল ফুলিবার বতার আহি এবার বিড়ি বতার বলি কুন্দরনির পাহাড়ি পক্ষী কুহুরি কাহি কুগুলে কুগুল হই মিয়াপুর আমার লগরীর মন কি কপি কুগুলে কুগুল হই মিয়াপুর আমার লগরীর মন কি কপি আমার লগরীর মন কি কপি আমার লগরীর মন কি কপি আমার লগরীর মন কি কপি।